بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو اللار نامي والنازعات غرقا شپت تهادير جارا نرمام ভাবে উৎপাটন করে والناشطات نشطا এবং যাহারা মৃদু ভাবে বন্ধন মুক্ত করিয়া দেয় والسابحات سبحا এবং যাহারা তীব্র গতিতে সন্তরণ করে السابقات سبقا এবং যাহারা দ্রুত বেগে অগ্রসর হয় المدبرات امرا অতঃপর যাহারা সফল কর্ম নির্বাহ করে يوم ترجف الراجفه সেদিন প্রথম সিংহাধ্বনি প্রকম্পিত করিবে تتبعها الرادفه উহাকে অনুসরণ করিবে পরবর্তী সিংহাধ্বনি قلوب يومئذ واجفه কত হৃদয় সেদিন সন্ত্রস্ত হইবে ابصارها خاشعه উহাদের দৃষ্টি ভীতি বিহ্বলতায় নত হইবে يقولون أئنا لمردودون في الحافرة تهرا بولي أمرا كي پوروا بستا تتبرتت هوي بوي أئذا كنا عظاما نخرة گولي تو استيت پورينا تو هوار پارو قالوا تلك إذا كرة خاسرة تهرا بولي তাহাই যদি হয় তবে তো ইহা সর্বনাশ প্রত্যাবর্তন ইহা তো কেবল এক বিকট আওয়াজ তখনই ময়দানে উহাদের আবির্ভাব হইবে তোমার নিকট মুসার বৃত্তান্ত পৌঁছিয়াছে কি إذ ناداه ربه بالواد المقدس طوى যখন তাহার প্রতিপালক পবিত্র উপত্যকা তুয়ায় তাহাকে আহ্বান করিয়া বলিয়াছিলেন اذهب إلى فرعون إنه طغى ফিরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করিয়াছে فقل هل لك إلى أن تزكى এবং বলো তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ প্রদর্শন করি যাহাতে তুমি তাহাকে ভয় করো অতঃপর সে উহাকে মহানিদর্শন দেখাইল কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল ثم أدبر يسعى অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল فحشر فنادى সে সকলকে সমবেত করিল এবং উচ্চ স্বরে ঘোষণা করিল فقال أنا ربكم الأعلى আর বলিল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক فأخذه الله نكال الآخرة والأولى অতঃপর আল্লাহ উহাকে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করিলেন যে ভয় করে তার জন্য অবশ্যই ইহাতে শিক্ষা রইয়াছে তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আকাশ সৃষ্টি তিনি ইহা নির্মাণ করিয়াছেন তিনি ইহার ছাদকে সুউচ্চ করিয়াছেন ও সুবিনস্ত করিয়াছেন আর তিনি ইহার রাত্রিকে করিয়াছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করিয়াছেন ইহার সূর্যালোক এবং পৃথিবীকে ইহার পর বিস্তৃত করিয়াছেন أخرج منها ماءها ومرعاها তিনি উহা হইতে বহির্গত করিয়াছেন উহার পানি ও তৃণ والجبال أرساها এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করিয়াছেন متاعا لكم ولأنعامكم